আমি পাপিষ্ঠ গোনাগার, প্রভু ক্ষমা করে দাও। আমি পাপিষ্ঠ গোনাগার, প্রভু ক্ষমা করে দাও। তুমি করুণার অপার রহমত বারি ঝরাও, প্রভু ক্ষমা করে দাও। আমি পাপিষ্ঠ গোনাগার, প্রভু ক্ষমা করে দাও। কোন বলিয়া সৃষ্টি আকাশ বাতাস বৃষ্টি, নয়নে দিয়েছ দৃষ্টি মুখের ভাষা মিষ্টি, চাঁদ সূর্যের তারার জ্যোতিয়ে মনে জ্বালাও, প্রভু ক্ষমা করে দাও। আমি পাপিষ্ঠ গোনাগার, প্রভু ক্ষমা করে দাও। তোমার হুকুম কালাম মানবে তব গোলাম, কলমা নুরুদ সালাম তাতে মুহাম্মাদিনা, তার শিলাই একবার আমার পানে তাকাও, প্রভু ক্ষমা করে দাও। আমি পাপিষ্ঠ গোনাগার, প্রভু ক্ষমা করে দাও। অসীম দয়ালু তুমি ত্রিভুবনের স্বামী, কুপথে চলিয়া আমি হয়েছি বিপদগামী, মেহেবুব কাঁদে বারে বার তারার জিমেনে নাও, প্রভু ক্ষমা করে দাও। আমি পাপিষ্ঠ গোনাগার, প্রভু ক্ষমা করে দাও। তুমি করুণার অপার রহমত বারি ঝরাও, প্রভু ক্ষমা করে দাও। আমি পাপিষ্ঠ গোনাগার, প্রভু ক্ষমা করে দাও।